একটা শরীরে একটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, ডাক্তারে যদি বলে যে 20 লক্ষ টাকা দিলে তোমার এই চোখটা ভালো হয়ে যাবে, যদি সামর্থ্য থাকে তাহলে 20 লক্ষ কেন, 40 লক্ষ টাকা দিয়ে হলেও চোখটা ভালো বানানোর চেষ্টা করে। অনেক সময় বাল্ব নষ্ট হয়ে যায়, বাল্বের জন্য বিদেশে যেয়ে ব্যাটারি দিয়ে চার্জ দিয়ে আনতে হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। এক একটা অঙ্গের যদি হিসাব করা হয়, আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের ভাষায় 360টা জোড়া দৈনিক বিনা চাঁদায় বিনা টাকায় ব্যবহার করার অধিকার সুযোগ দিয়ে রাখছে। যে আল্লাহ তাআলা যে নিয়ামত, হাদিসের ভাষায় আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন যে বান্দা যদি তোমার উপর নিয়ামতের বৃষ্টি যেভাবে বর্ষণ হচ্ছে, সেই নিয়ামতের বৃষ্টির জন্য যদি তুমি সারা জীবন শুকরিয়া আদায় করো, তাহলে এই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করতে পারবে না। ওয়াইন তাউদু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন বান্দা তোমার উপর আল্লাহর যে নিয়ামত আছে, সেই নিয়ামতের যদি তুমি গণনা করা শুরু করো তাহলে তুমি গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে সবাই বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসা 49 এবং 50 নম্বর আয়াত, দুইটি আয়াত। আয়াত দুটির তর্জমা হলো, হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদের দিকে দেখেন না যারা তাদের নিজেদেরকে পূত পবিত্র, নিষ্পাপ, বেগুনাগার হিসেবে আখ্যায়িত করে, অথচ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে নিষ্পাপ করেন এবং আল্লাহ তাআলা বিন্দু মাত্র কারোর উপর জুলুম করেন না। সুতরাং আপনি একটু লক্ষ্য করেন, এরা কিভাবে আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে, আর এই মিথ্যা অপবাদই এদের জন্য স্পষ্ট গোনা এবং পাপ হিসাবে যথেষ্ট। এটা গেল তরজমা। উপরের আয়াতে 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছিলেন যে আল্লাহ তাআলা শিরক ব্যতীত বাকি সব গোনা মাফ করে দেন। এটাই নিয়ম ইসলাম ধর্মের, যত বড়ই গুনাহগার হোক না কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে হত্যা করে আসছে ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদ যুদ্ধে আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল ওয়াহশি। আর এই ওয়াহশি হত্যা করার পর আবু সুফিয়ানের স্ত্রীর নাম ছিল হিন্দা। এই হিন্দা তার রাগ, তার গোসা, তার ক্রোধ এর সাজা হিসাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বের করে রাগের মাথায় চাবাইছিল, কিন্তু এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মারাত্মক গোনা, জঘন্য গোনা করার পরও যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোনা মাপের আশ্বাস দিয়ে দিলেন। এটা হলো মানুষের শিরক ব্যতীত বাকি যত গুনাহ হোক না কেন, যদি মানুষ চেষ্টা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য মাপ বা ক্ষমার ব্যবস্থা থাকে। উপরে এই আয়াত অবতীর্ণ হলে ইহুদিদের কিছু লোক, নোমান, আহমাস, এমন 4-5 জন ইহুদি তাদের ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে যেয়ে বলে যে আল্লাহ রাসূল, এই বাচ্চারা কি গুনাহগার না নিষ্পাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা তো নিষ্পাপ। যে কোনো মানুষ বালেগ হওয়া, উপযুক্ত বয়স হওয়ার আগ পর্যন্ত তার আমল নামায় কোনো গোনা লেখা হয় না। কেন? উপযুক্ত বয়স আসার আগ পর্যন্ত এদের তো বুঝ বুদ্ধি হয় না এখনো ভালো মতো, এরা তো ভালো মন্দ, হক বাতিল, সত্য মিথ্যা যাচাই করার পরিপূর্ণ যোগ্যতা এদের হই নাই। এজন্য আল্লাহ তাআলা এদের আমল নামায় কোনো গুনাহ লেখার বিধান দেন নাই। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা, 8 বছর 9 বছর বাচ্চা সারা দিন ধরে কোরআনে কারীম পড়ে, যতই দুষ্টামি করুক না কেন এদের আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। হ্যাঁ, দুনিয়ার আদালতে এদের বিচার হবে, যদি কারো কোনো ক্ষতি করে সেটা ভিন্ন কথা, কিন্তু মাসআলা দিক থেকে এদের আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। তাই সে যে বাচ্চাই হোক না কেন, ইহুদির বাচ্চা হোক কাফেরের বাচ্চা ছেলে হোক, ইহুদিরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ রাসূল বলেন এরা তো নিষ্পাপ। যখন একথা বলছেন নিষ্পাপ, তখন ইহুদিদের এই যারা আসছে বড় বড়, এরা বলে হে আল্লাহ রাসূল, আমরাও তো নিষ্পাপ। কারণ আপনি আমাদেরকে শুনাইছেন কোরআনে কারীমের সূরা এই উপরের আয়াত 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শিরক ব্যতীত বাকি সব গুনাহ maaf করে দেয়। আমরা তো শিরক করি না, সুতরাং আল্লাহ তাআলা আমাদের রাতে যে গুনাহ করি দিনে আল্লাহ maaf করে দেয়, দিনে যেটা গুনাহ করি রাতে আল্লাহ maaf করে দেয়। নাউযুবিল্লাহ, ইহুদীদের দাবি এটা। এই দাবি যখন তারা করলো, আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামের মাধ্যমে সাথে সাথে এই 49 এবং 50 নম্বর আয়াত অবতীর্ণ করে বললেন, হে নবী আপনি একটু লক্ষ্য করেন এরা কিভাবে নিজেদেরকে নিষ্পাপ হিসেবে আখ্যায়িত করতেছে। ইসলামের নিয়ম হলো, আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহওয়ালা বুজুর্গদের নিয়ম হলো, যে বেশি নিষ্পাপ সে নিজেকে বেশি গুনাগার মনে করে। এক নম্বর হলো, নবী ব্যতীত কোনো মানুষ গুনার উঠে না, গুনাগার মানুষ তিন প্রকার। এক প্রকার হলো নিষ্পাপ, একমাত্র নবী রাসূল, নবী রাসূলগণ ব্যতীত কেউ নিষ্পাপ না। দুই নাম্বার হলো গুনাহগার বটে, কিন্তু আল্লাহ তাআলার থেকে মাফ করায় নাই, এটা অনেক ভাগ্যবান। আবার গুনাহ নিয়ে যাচ্ছে হাসরের ময়দানে, কিন্তু আল্লাহ তাআলা হয়তো তাকে মাফ করে দিবেন, এটাও ভাগ্যবান। তিন নাম্বার হলো গুনাহগার মাফ করায় না, আল্লাহ থেকে মাফ পাবেও না, এরা বড় হতভাগা। নবী ব্যতীত বাকি কোনো মানুষ নিষ্পাপ হিসাবে দাবি করা, নিষ্পাপ হিসাবে তার অবস্থা ব্যক্ত করা, এটা কোনো অবস্থায় ইসলামের বিধান না, কোনো মানুষের জন্য শোভনীয় না। এই ইহুদিরা এসে এরা যে নিষ্পাপ এটা আল্লাহ রসুলের কাছে দাবি করে বলে যে আমরা রাত্রে গুনাহ করলে দিনে আল্লাহ মাফ করে দেয়, দিনে গুনাহ করলে আল্লাহ তাআলা রাত্রে মাফ করে দেয়। জুনুন মিসরি রহমতুল্লাহ আলাইহি, জুনুন মিসরি, জু মানে ওয়ালা, নুন মানে মাস, মিসর মানে মিসরের অধিবাসী, মিসরের অধিবাসী মাস ওয়ালা বুজুর্গ, ওনার নাম জুননুন হয়ে গেছে, এখন মানুষ ওনাকে জুননুন বলেই জানে। নুন মানে মাস, কিয়ানকে পার হচ্ছিলেন, পার হওয়ার সময় ওনার কাছে যে পয়সা নেই আগের থেকে খেয়াল করেন নাই, খেয়াল না করলে ওপার চলে গেছে, চলে গেলে সবাই যার যার পয়সা দিয়ে পার হচ্ছে, ওনার কাছে পয়সা নেই, আর খেয়ানোকওয়ালা এই পয়সা ছাড়া ছাড়বে না। নিম্ন স্তরের মানুষের ওই আটানা চারানা এক টাকা দুই টাকা রিক্সাওয়ালাদের কাছে কি যে দাম, খুব দাম, খেয়ানোকওয়ালা এই একজনের পারের পয়সা ছাড়া তাকে ছাড়বে না, খুব হ্যস্ত নষ্ট করে ধরছে। উনি তো এখন একেবার কোনো উপায় ছাড়া হয়ে গেছে, উপায়হীন হয়ে গেছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেকগুলো মাস তাদের মুখে ওনার খেয়ানকর যতটুক পারা এতটুক পয়সা নিয়ে নিয়ে এসে ওনার সামনে এসে দাঁড় হয়েছে। উনি একজনের মুখ থেকে খেয়ানকর যে পরিমাণ পয়সা এটা একজনের থেকে নিয়ে একটা মাসের মুখ থেকে নিয়ে খেয়াওয়ালাকে দিয়ে দিয়েছে, এটাকার থেকে ওনার নাম হয়েছে মাসওয়ালা মানে জুন্নুন। আর থাকতে যে এলাকায় সে এলাকার নাম ছিল মিশর, এখন যে আমরা বলি মিশর কায়রো, ওই জায়গায় জায়গায় তোমার নাম হয়েছে জুন্নুন মিসরি, মিশরের দেশের অধিবাসী। এলাকায় বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, এলাকার মানুষ এসে ওনাকে ধরেছে, হুজুর আপনি দোয়া করলে মানে বৃষ্টি হবে। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে জি ভাই আগামীকাল দোয়া করা হবে, আজকে যান আগামীকাল দোয়া করা হবে, আজকে দোয়া করলে শুনুন না ভাই আগামীকাল দোয়া করা হবে, আগামীকাল দোয়া হবে। এ কথা বলে উনি এলাকার লোকদেরকে বিদায় দিয়েছে। বিদায় দেওয়ার পর রাতে ওনার গাটি বুচকা সামানা যা সফরের জন্য লাগে এটা বেঁধে উনি ওনার দেশ মিশর সীমান্ত পার হয়ে গাটি বুচকা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ এই মিশরে একমাত্র গোনাগারে আমি বান্দা জুন্নুন, আমি বান্দা, আমার কারণে হয়তো আপনি অন্য মানুষকে বৃষ্টি না দিয়ে কষ্ট দিচ্ছেন, সুতরাং এই গোনাগার তো বের হয়ে গেছে, আপনি এদেরকে রহমতের বৃষ্টি দান করেন। এই হলো আল্লাহওয়ালা বুজুর্গদের, যে যত বেশি গুনাহ কম তার ভিতরে তত বেশি গুনাহের ভয় থাকে, যে যত বেশি গুনাহগার তার ভিতরে তত বেশি গুনাহের ভয় থাকে না, বেপরোয়া হয়ে যায় মানুষ, গুনাহ করতে করতে মানুষ বেপরোয়া হয়ে যায়, নিষ্পাপ নির্দোষ কম গুনাহ কোন ব্যক্তি দাবি করতে পারে, যার আমলনামায় গুনাহ বেশি সে দাবি করবে, নাউযুবিল্লাহ। অনেক দূরের কথা না, হযরত মাওলানা মাহমুদ হাসান শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি নামে, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি নামে বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন ভারত উপমহাদেশের, নিজামউদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি সমসাময়িক যুগের মানুষ। নিজামউদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি আজমির থেকে শুনতেছে যে ভারতের এই পাশে একজন লোক আছে মাহমুদ হাসান নাম, এলাকার সবাই তাকে বড় বুজুর্গ এবং এলাকার শায়খ বলে, শায়খুল হিন্দ, হিন্দের দেশের সবচেয়ে বড় হুজুর। আজমিরি রহমতুল্লাহ আলাইহি দেখার জন্য আসতেছেন, আসছেন, আসার পরে এসেছেন থেকে জিজ্ঞেস করতেছেন যে শায়খুল হিন্দের এর বাড়ি কোথায়, তার ঠিকানা কি, বাসা কোথায়। মানুষে দেখাই দিছে, দেখাই দেওয়ার পর উনি আওয়াজ দিছে, আওয়াজ দেওয়ার পর একজন লোক এসে দরজা খুলছে। দরজা খোলার পরে বলছে যে কি চান, কাকে চান। বলে আমি শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, ওনার সাথে দেখা করতে চাই। ওনাকে বলেন যে আজমির থেকে নিজামউদ্দিন আসছে। উনি বললেন জি হযরত বসেন, দেখা হবে, হযরত বসেন, দেখা হবে। বুঝতে দিয়েছেন, তাহলে ঠিক আছে, আপনি যে বলেন যে আজমির থেকে দেখা করার জন্য আসছে নিজামউদ্দিন, ভিতরে যে শরবত নিয়ে আসছে, হাত পাখা নিয়ে আসছে, শরবত খাইতে দিয়ে হাত পাখাতে বাতাস দিচ্ছে নিজামউদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি। নিজামউদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি বললে ভাই আপনি কি সংবাদ দিয়েছেন যে হুজুর আজ দেখা হবে ইনশাল্লাহ, হুজুর দেখা হবে। কিছু বলে না, একটু পরে হাত পাখা বন্ধ করে ভিতরে ঢুকছে। আবার ভিতরে ঢুকে এইবার ট্রেতে করে খাবার টাবার নিয়ে এসে এখন নিয়ে আসছে। এদিক দিয়ে আজমিরি রহমতুল্লাহ আলাইহি অপেক্ষায় থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছে, জি ভাই আপনাকে বারবার বলতেছি যে আমি ওনার সাথে দেখা করব, আপনি একবার শরবত একবার খাবার আনতেছে, আপনি তাড়াতাড়ি সংবাদ দেন। উনি বলে হুজুর আগে আপনি খানা গ্রহণ করেন, তারপর দেখা হবে ইনশাল্লাহ। খানা খাচ্ছে, খানা খাওয়ার শেষ মুহূর্তে যে বলে যে হুজুর এই জায়গা তো শায়খুল হিন্দ নামে কেউ নাই, বান্দা মাহমুদ হাসান নিজেই কি বলে, এই জায়গা তো শায়খুল হিন্দ নামে কেউ নাই, বান্দা মাহমুদ হাসান, বান্দাকে মানুষ মাহমুদ হাসান বলে ডাকে, আমি সেই মাহমুদ হাসান। নিজামউদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি সাক্ষাতের পরে, পরে তো যা হয়েছে অনুতপ্ত হয়েছে, হওয়ার পরে বলে যে এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে শায়খুল হিন্দ বানিয়ে দিয়েছে। চিন্তা করতে পারি, যে যত বড় তার ভিতরে তত বেশি নিজের অনুতপ্ততা, নিজের ছোট হওয়ার মনোভাব থাকে, নিজের নির্দোষ, এটা তো অনেক পরের কথা। মুফতি রশিদ আহমদ গাঙ্গোহি রহমতুল্লাহ আলীহি ছিলেন হাজি এমদাদুল্লাহ মহাজেরে মাক্কি রহমতুল্লাহ আলীহির সাদের খলিফা, ওনার মুরিদ। হাজি এমদাদুল্লাহ মহাজেরে মাক্কি রহমতুল্লাহ আলীহির সাথে সম্পর্ক হওয়ার পর হাজি সাহেব শেষ জীবনে চলে গেলেন মক্কায়, এই জন্য ওনাকে বলা হয় মহাজেরে মাক্কি, মক্কায় থাকতেন। মক্কায় যখন আলেম ওলামারা যায়, বিভিন্ন হিন্দুস্থান থেকে মানুষ যায়, তাদের কাছে চিঠি মারফত অবস্থা আদান প্রদান করে। কিন্তু এদিক দিয়ে মুফতি রশিদ আহমদ গাঙ্গোহি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন ধরে হলো কোনো যোগাযোগ নাই ওনার হুজুরির সাথে, ওনার শায়খের সাথে কোনো যোগাযোগ নাই। হাজি এমদাদুল্লাহ মহাজেরি মাক্কি রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখেছেন যে রশিদ আহমদ, শব্দ ছিল বেটা রশিদ আহমদ, তোমার অবস্থা তো কিছুই যায় না, তুমি আসো কোথায়, কি অবস্থায় আছো। তখন উনি উত্তর দিচ্ছেন যে হযরত আপনার স্যান্ডেল, আপনার জুতা সোজা করার বরকতে আল্লাহ তাআলা আমাকে তিনটি নিয়ামত দান করছে, আপনার জুতা সোজা করার বরকতে আল্লাহ তাআলা তিনটি নিয়ামত দান করছে। এক নম্বর নিয়ামত কি, এক নম্বর নিয়ামত হলো আমার কাছে শরিয়াত, আমার তবিয়াত অভ্যাসে পরিণত হয়ে গেছে, যখন যে আমল করা দরকার সে আমলটা আমার এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। উদাহরণস্বরূপ একজন নামাজি ব্যক্তি তাহাজ্জুদ গুজার, চারটের সময় সাড়ে চারটের সময় তার ঘুম ভেঙে যাবেই, তার এই সময় ওঠাটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। একজন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, ফজরের আজান কানে শুনুক আর না শুনুক, মুয়াজ্জিন সাহেব আজান দিন দিক আর না দিক, ওই ব্যক্তির ঘুম তো ভাঙবেই, সে যদি সত্যিকারের নামাজি হয়ে থাকে, তার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। যে শরিয়াত তবিয়াত বান গাই, যে শরিয়াত আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, এক নম্বর। দুই নম্বর অবস্থা হলো যে আপনার কাছ থেকে যে এলেম, এলেমের নূর নিয়েছিলাম, সেলেমের নূরের বরকতে এখন কোরআন হাদিসের মাঝে একটা আয়াত একটা দলিল আর একটা দলিলের মাঝে কোনো সাংঘর্ষিক দেখি না, সবগুলো একটার সাথে আর একটা অনুকূলে মুয়াফেক দেখি, সবগুলো যেন একটা একটা সমর্থক, এটা অনেক উচ্চ অঙ্গের কথা, আলেম ওলামারা বুঝবে কথা। তিন নম্বর যেটা বলে, হযরত আপনার জুতা সোজা করার বরকতে আমাকে প্রশংসা করুক অথবা নিন্দা করুক, দুইটাই আমার কাছে বরাবর মনে হয়। কেউ আমার প্রশংসা করলে আমি খুলি না, কেউ আমার নিন্দা করলে তার প্রতি আমার রাগ আসে না। কোন অবস্থায় গেলে এটা হয় আমার আপনার কি অবস্থা? সবার এটা। একজন মানুষ অনেক গুণাগার, অনেক অপরাধী, দুর্নীতিবাজ, দুনিয়ার কোনো অপরাধ নাই তার কিছু নেই, তারে যদি বলা হয় অমুক ভাই অমুক ভাই ফুলের মালা তারে দাও, মনে তো খুব খুশি হয় না সত্যিকারে, মনে আমি এই উপাধিতে মূলত আদিষ্ট, মানুষ আমার চিনি না এখন। অথচ সেও জানে তার ইসির কথা, কিন্তু আরেকজন যখন তাকে ভালো বলতেছে সে এমন হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইহুদিদেরকে বলতেছেন, ইহুদিদের স্বভাব হলো নিজেদের গুনার দিকে তাকায় না, নিজেরা ছোট্ট বাচ্চা নিষ্পাপ এটা দেখে নিজেরাও নিষ্পাপ হওয়ার দাবি করে। আপনি যত বড় আল্লাহওয়ালা বুজুর্গ দেখবেন না কেন, এমন কোন বুজুর্গ পাবেন না সত্যিকারে, যারা বুজুর্গ যারা নিজেদেরকে নিষ্পাপ বা ভালো বা অনেক গুণে গুণান্বিত এটা কখনো বলবে, তারা কখনো নিজেদের সাফাই গাইতে রাজি না, অন্য মানুষ তাদের সাফাই গাবে, বরং সে তাদের সাফাই বন্ধ করার জন্য চেষ্টা করবে। এটা হলো সত্যিকারে গুণওয়ালা মানুষের। আর যারা তাদের নিজেদের দোষ দেখে, এদের একটা গুণ হলো, এদের একটা সুন্দর দিক হলো, এরা তার ভালো দিকটার দিকে তার চোখ পড়ে না, নিজের দোষের দিকে চোখ পড়ে। ইসলাম এটা বলে যে আগে তুমি তোমার ভিতরে যেটা আছে সেটা দেখো, তারপরে তুমি অন্যের দোষের দিকে তাকিও, তোমার দোষ যেহেতু আছে সুতরাং তুমি অন্য আরেকজনের দোষ দেখার চেষ্টা করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাসী ছিল, নাম ছিল বাররা। বাররা শব্দটির অর্থ হলো নেক বা পুত পবিত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন দাসীর নাম বাররা, বলেন তোমরা নিজেদেরকেই একেবারে নেক এবং পবিত্র বলে নামকরণ করে ফেলছো, তাহলে কি তোমরা নিজেরাই পবিত্র হয়ে যাচ্ছ? তো আয়াতের শেষে বলবেন যে বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পবিত্র করবেন, কোন ব্যক্তি নিজে নিজেকে পবিত্র করতে পারবে না যদি আল্লাহ তাআলা তাকে পবিত্র না করে। অর্থাৎ নিজে গুনাহগার, আমি নিজেকে নিষ্পাপ গুনাহ নাই এমন হিসেবে দাবি করা কোনো মানুষের জন্য। আল্লাহ রাসূল তখন তার নাম রাখলেন জামিলা, বাররা নাম বাদ দিয়ে তার নাম লিখলেন জামিলা। যে কোনো মানুষের ক্ষেত্রে যদি সেই মানুষটা তার নিজের দোষের দিকে আগে দেখে, তখন সে তার গুণটার দিকে তার আগে চোখ পড়ে না। আর অহংকার যে জিনিসটা বলে, অহংকার তো ইসলামে বড় একটা মারাত্মক রোগ। হাদিসে আছে আল কিবরিয়া ও রিদাই ফামান নাযাহু আদখালতুহুন নার, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, অহংকার হলো আমার চাদর, যে আমার চাদর নিয়ে টানাটানি করবে আমি তাকে জাহান্নামে ঢুকাবো। একজন মানুষ তখনই অহংকার করে যখন এই মানুষটার মধ্যে তার নিজের দোষগুলো তার চোখে পড়ে না, সে তার নিজের দোষ যখন সে দেখে না তখন এই মানুষটা অহংকার করে। আর যখন একজন মানুষের মাঝে দোষ থাকে তখন এই মানুষটা তার নিজের গুণগুলো ভালো থাকলে সেগুলো দেখতে চায় না। দ্বিতীয় হলো আল্লাহওয়ালা বুজুর্গদের দেখবেন বিভিন্ন জায়গায় দেখবে যে আল্লাহ আমার মধ্যে যে ভালো গুণগুলো আপনি আছে সেগুলো সব আপনি আল্লাহর দান, আর যত মন্দ স্বভাবগুলো আছে সেই সব মন্দ স্বভাবগুলো আমার কু আত্মার কুফল, আমার কু আত্মার কুফল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর যে কয়জন খলিফা ছিলেন, যে সকল সাগরেদ ছিলেন, তার মধ্যে চারজন ছিলেন বড় নাম করা, বড় বড়। এদের মধ্যে একজন ছিলেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের হেড মুফতি ছিলেন। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির পরে আরেকজন ছিলেন শাহ আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আরেকজন নাম ছিল মুসা রহমতুল্লাহ আলাইহি। এই যে সমস্ত বুজুর্গরা ছিলেন এদের মধ্যে এমন অবস্থা ছিল যখন এই বুজুর্গরা এক জায়গায় একত্রিত হতেন, কে কাকে সামনে দিয়ে আলোচনা করতে দেবে, বয়ান করতে দেবে বা আমির বানাবে, ধাক্কাধাক্কি হইত, কেউ সামনে যেতে রাজি না। অথচ ওনারা নিজ নিজ এলাকার একজন অনেক বড় বড় ব্যক্তি, কিন্তু নিজেদের ভিতরে এমন বিনয় এদের মধ্যে ছিল যে যখন তার সমকক্ষ বা তার চেয়ে নিম্নমানেরকে একত্রিত হতেন তখন তিনি নিজেকে সে জায়গায় বড় হিসেবে কখনো আখ্যায়িত করতেন না, দাবি করতেন না। আসলে থানভী রহমতুল্লাহর কথা উঠলো, আসলে থানভী রহমতুল্লাহ আলীর কাছে যদি ওনার কোনো কিতাব কেউ পড়ার কথা বলতো, হুজুর আপা অমুক কিতাব পড়বো, বলতেন ভাই যদি তোমার ভালো লাগে পড়ো তাই না হলে তুমি শাহ ওলিউল্লাহ মহাদ্দেস দেখলে অন্যদের কি বলতেন কথা বলতেন। ওনার যে স্বয়ং যে তাফসীরটা আল্লাহ রসুলের পক্ষ থেকে উনি সুসংবাদ পাইছিলেন। একজন লোক কোরআনের একটা আয়াতের তাফসীর বুঝতেছে না, হিন্দুস্তানের এক আলেম বুঝতেছেন না, না বোঝার কারণে বেশ পেরেশানি হয়ে বিভিন্ন তাফসীরের কিতাব খুলছে। তাফসীরের কিতাব খুঁজতে খুঁজতে ওনার সমাধান হয়নি, এইভাবে চিন্তিত অবস্থায় রাত্রে ঘুমায় গেছে। আয়াতের স্পষ্ট তাফসীর হওয়ার আগেই রাত্রে স্বপ্নে দেখতেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি কি বায়ানুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখা যে তুমি কি তাফসীরে বায়ানুল কোরআন দেখতে পারো না। স্বয়ং আল্লাহ রসুল স্বপ্ন দেখাচ্ছেন, আর আল্লাহ রসুলের স্বপ্ন কখনো শয়তান আকৃত ধরতে পারে না। লা ইয়াতামাসসালু লিয়া শাইতান, হাদিসের শব্দ, আল্লাহ রসুল বলেন শয়তান কখনো আমার রূপ ধরতে পারে না। যদি কেউ স্বপ্ন জুগিয়ে কোনো ব্যক্তিকে দেখে তার স্বপ্নে স্পষ্ট হয়ে যায় ইনি আল্লাহ রসুল, তাহলে বুঝতে হবে স্বয়ং ইনি আল্লাহ রসুল। তবে হ্যাঁ, ব্যক্তির আমলের সাথে সম্পর্কিত, ব্যক্তি যত আমল তার হবে আল্লাহ রসুলকে সে তত সুন্দর ভাবে স্পষ্ট ভাবে দেখবে। তো ওই আলেম যখন রাতে এটা স্বপ্নে দেখছে, স্বপ্ন দেখার পর সকালবেলা নামাজের পরে উনি ওই তাফসীর বায়ানুল কোরআন খুলছেন, যে আয়াতটা যে জায়গাটা ওনার অস্পষ্ট ওই জায়গা খোলার সাথে সাথে ওনার একবারে দেখি আয়াতের তাফসীর ওনার কাছে স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল রাত্রে সুসংবাদ দিয়েছেন। এখন এইটা সকালবেলা এসে আসসাবরে থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে বলছে, হুজুর রাতে আমার একটা আয়াতের এই অবস্থা হয়েছিল, চিন্তা করতে করতে ঘুমায় গেছিলাম, স্পষ্ট হই নাই, রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে আমাকে বলতেছেন, আমি সকালে দেখছি আয়াতটা স্পষ্ট হয়ে গেছে। আসসাবরে থানবী রহমতুল্লাহ আলাইহি এই আল্লাহ রসুল ওনার কিতাব পড়তে বলেছেন, আল্লাহ রসুল আসসালামে থানবী রহমতুল্লাহ আলাইহির বায়ানুল কোরআন পড়তে বলেছেন, এইটার খুশির জন্য উনি সারাটা দিন আল্লাহ রসুলের সানে দুরুদ শরীফ পড়ছেন। এইটা যে পরবর্তীতে আসতে মানুষের কাছে আসসালামে থানবী রহমতুল্লাহ আলাইহির জবান থেকে আসে নাই, যেটা বলতে চাচ্ছি আমরা হলে কি করতাম, লিফলেট মাইকিং যে হ্যাঁ আমার ব্যাপারে অমুক দেখেছে, তোমরা তো আমাকে মানো না, অমুকে আমার ব্যাপারে এমন স্বপ্ন দেখছি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী জীবনে কোনোদিন এ কথা কাউকে বলেন নাই, যে আলেম স্বপ্নে দেখছেন ওই আলেম নিজেই বলে গেছে। এটা তো অন্য দেশে কথা বললাম, আমার দেশে কথা বলি যে নিজেদেরকে কখনো আল্লাহওয়ালা বজর করা, নিজেদেরকে পুত পবিত্র বলে নামকরণ করে না, নিজেদেরকে ভালো বলে নামকরণ করে না, নিজেদের কোনো কারামত অলৌকিক কোনো কিছু প্রকাশ পেলে এটা আরো ধামাথাপা দিয়ে রাখার চেষ্টা করে। কারণ হলো মানুষ যখন সম্মান করবে, বেশি শ্রদ্ধা করবে, ওই ব্যক্তির মধ্যে অহংকার আসে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাওয়ার ভয় আছে। আল্লাহওয়ালা বজরগদের বেশি সম্মান করলে এড়াই যাওয়ার চেষ্টা করে। এই যে এই যে কাজে হজরত আসেন, আফ্রিকার হজরত হজ করছে প্রতি বছর হজ, গত সপ্তাহে আমেরিকা, লন্ডন, কানাডা, ইন্ডিয়া এই তিন দেশে আসার আগে একবার উমরা করেছেন, ইন্ডিয়া থেকে গেছেন দুই সপ্তাহ আগে আবার যে উমরা করছেন, মানে এই রমজান থেকে এই পর্যন্ত উমরা হলো দুইবার, হজ হলো এইবার। কিন্তু এই ব্যক্তিকে আপনি যদি দেখেন, এই ব্যক্তির সাথে আপনি চলেন, তাহলে মনে হবে যে একেবারে সাধারণ একজন মানুষ। স্বয়ং আমার কথাই বলি, গতবারের আগের বার বরিশালে যাবেন, আমরাও যাচ্ছি সাথে, সুন্দরবন 8 নম্বর লঞ্চটা সবচেয়ে ভালো সুন্দর, বরিশালওয়ালারা ওই জায়গায় লঞ্চের মালিকের সাথে যোগাযোগ করে ভিআইপি গুলো সব আমাদের জন্য ব্যবস্থা করছে। লঞ্চে উঠব আমি আগে, যে ওনারা যে কয়জন বিদেশি মেহমান তাদের জন্য গেট পাস কাটছে, গেটের টাকা দিয়ে এসপোর্ট কাটছে। ওনারা আসতেছেন দেখে একজন আধা বয়সী মানুষ, স্বামী স্ত্রী দুইজন মনে হচ্ছে, এদেরকে আমি ঠেকাইছি, ভাই একটু আসতে যান, হুজুরকে যাই দিতে। উনি নিজে এদিকে দাঁড়ায় গেছে, তারা আমাকে বকা দিচ্ছে, তুমি ওনাকে আটকালে কেন, ওনার রাস্তা বন্ধ করলে কেন, চিন্তা করতে পারি আমি তো ওনার, ওনাকে বেশি শ্রদ্ধা দিন যে আর একজন মানুষকে আমি কি করলাম, দমাই দিলাম, ভাই একটু আসতে দেন, এনাদেরকে আসতে দেন, উনি এটা কি করলেন না, পছন্দ করলেন না। আমি আপনি হলে খুব খুশি, আরে আমরা জায়গা করে দিচ্ছে, আমি তো একেবারে নিজেকে ফুলায়, এটা কখন আল্লাহ তাআলা পছন্দ করে। হাদিসে আছে মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, সবার মধ্যে এই রোগ আছে, এই রোগ আমি বলতেছি আমার মধ্যে আছে, কিন্তু এটাকে যত আমরা নিয়ন্ত্রণ করতে পারবো তত আল্লাহ তাআলার কাছে আমার আপনার দাম বেড়ে যাবে, এটা বলার উদ্দেশ্য। যেটা বলতেছিলাম আমাদের দেশের কথা বলতেছিলাম, আমাদের দেশের যে সমস্ত রত্ন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদের কথাই বলি। শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ আলী, শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ আলী আমাদের ঐদিকের আরিচার ওপারের আবার তো উনি করে গেছেন। যে কোনো মাদ্রাসা দেখবেন না কেন ওনার কোনো একটা অবদান আছে। রাত্রে এক এলাকায় মাহফিলে গেছেন, মাহফিলের থেকে আসার পথে যে নদী পার হবেন বেশ বড় নদী, এক খেয়ানো কোয়ালা আসতে রাজি হয়েছে। খেয়ানো কোয়ালা আসতে রাজি হলে খেয়ানোকে উঠছেন, উঠার পরে খেয়ানো কোয়ালা খোঁজ দিছে, খোঁজ দিলে নৌকার অপর মাথা এক ধাক্কায় যেয়ে নদীর ওপারে আটকে গেছে। খেয়ানো কোয়ালা পরবর্তীতে বলে যে আমি তো ওই সময় বুঝি নাই, যখন ফিরে আসছি সোয়া ঘন্টা সময় লাগছে আমার ফিরে আসছে, কিন্তু ওনাকে নিয়ে যখন পার হয়েছি তখন এক ধাক্কায় যেয়ে পার হয়েছি। পরবর্তী ওনাকে বলছে, উনি বলছে ভাই আমার জীবন দেশে এই কথা তুমি আর কাউরে কইও না। কি হবে আমার জীবন দেশে করলে, কইলে কি হবে, মানুষ আমাকে খুব বেশি সম্মান করবে, আমাকে অনেক কিছু মনে করবে, করলে আমার ভিতরে অহংকার এসে হয়তো এই অহংকারের কারণে আমি ধ্বংস হয়ে যাব। আমার এত পুত পবিত্র এমন কিছু যেন মানুষের সামনে প্রকাশ না পায়, এই হলো আল্লাহওয়ালা বুজুর্গদের স্বভাব। আর ইহুদিদের স্বভাব ছিল নিজেরা রাত্রে গুনাহ করে সকালবেলা দাবি করে আল্লাহ তাআলা আমাদের গুনাহ দিনে মাফ করে দেয়। আল্লাহ তাআলা এদেরকে বলতেছেন, হে আল্লাহর রাসূল আপনি ওই সমস্ত ইহুদিদেরকে দেখতে পান দেখেন না যারা কি করে নিজেদেরকে পুত পবিত্র হিসাবে আখ্যায়িত করে, অথচ আল্লাহ তাআলাই বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পুত পবিত্র করবে। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, আল্লাহ তাআলা বা এই সমস্ত ব্যক্তিদের উপর সামান্য মাত্র জুলুম করা হবে না। কি অর্থ এটা? যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে যদি এক জাররা পরিমাণ গুনাহ করে, এই গুনাহের শাস্তি গুনাহ আল্লাহ থেকে মাফ না করাই নিলে অবশ্যই এই শাস্তি তার ভোগ করতেই হবে। আর যদি কোনো মানুষ ইবাদত বন্দি করে, কোনো ভালো কাজ করে, আল্লাহ তাআলা এই ইবাদত বন্দিগি জাররা পরিমাণ হলেও এর বিনিময় আল্লাহ তাআলা তাকে অবশ্যই দিবেন, এটা না দিলে তার উপর জুলুম করা হবে। লোকমান হাকিম, লোকমান হাকিমের আকৃতি ছোট কালো মানুষ, দেখতে খুব একটা আকৃতি ভালো ছিল। লোকমান হাকিম জীবনে যতগুলো উপদেশ দিয়ে গেছেন অধিকাংশ উপদেশ আরবরা তাদের ইতিহাসের পাতায় লিখে রাখছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা লোকমান নামে অনেক উপদেশ নিয়ে আসছে, উনি অথচ নবী ছিলেন না। লোকমান আলাইহিস সালাতু ওয়াসালাম আমরা বলি কিন্তু উনি নবী ছিলেন এটা নিশ্চিত, উনি অতীতের একজন উপদেশদাতা ছিলেন। স্বাভাবিক মানুষ থেকে নিজের যোগ্যতা মেধা বিচক্ষণতার কারণে মানুষের সমাজে ওনার অনেক সুনাম সুখ্যাতি হয়ে গেছিল। এই লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে দিয়ে দিয়ে বলেন, হে বৎস, হে ছেলে, সূরা লোকমানে আছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাফরাতিন আও ফি সামাই ইয়াতি বিহা আল্লাহ। হে বৎস, তুমি যদি কোনো ভালো কাজ করো, সেই ভালো কাজ যদি কোনো পাথরের নিচে চাপা পড়ে থাকে, কোন সমুদ্রের নিচে যদি থাকে, তলদেশে থাকে, তাহলে তুমি নিশ্চিত থাকো আল্লাহ তাআলা অবশ্যই এটা তোমাকে দান করবেন। এরপরে হে বৎস, যদি তুমি জাররা পরিমাণ গুনাহ করো কোথাও, আমাদের সমাজে কি আইন, আইন করা হয় দুদককে, দুদককে নিয়ন্ত্রণ করার জন্য আর একটা পাস করা হয়, আর একজনকে নিয়ন্ত্রণ আর একজনকে পাস করা হয়, অর্থাৎ মানুষের চক্ষু ফাঁকি দিতে পারলেই আমরা মনে করি যথেষ্ট, কিন্তু না, নাউজুবিল্লাহ মিন জালিক, এটা কখনো যথেষ্ট না। কেউ দেখতেছে না কিন্তু আল্লাহ তাআলার ডানে বামে সিসি ক্যামেরার দ্বারা আমি সম্পূর্ণ সময় নিয়ন্ত্রিত। এই যে আমি আমলটা করতেছি, যা কিছু করতেছি, এইগুলোর হিসাব না দেওয়াটাই হবে বেহিসাবি, আর এইগুলোর হিসাব দেওয়াটাই হবে ইনসাফ। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলতেছেন, এই ইহুদিদের প্রতি জাররা পরিমাণও জুলুম করা হবে না, অর্থাৎ এরা যেটা পাওয়ার পাবে, যে শাস্তি পাওয়ার সে শাস্তি এদের ভাগ্যে থাকবে। এরপরে দ্বিতীয় আয়াতে, 50 নম্বর আয়াতে ইহুদিদের আর একটা স্বভাব বলতেছেন। ইহুদিরা বলতো যে আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে নিষ্পাপ করেছেন যে একমাত্র জান্নাতে আমরাই যাব, আর কেউ যাবে না, ইহুদিদের কথা ছিল। ইহুদিদের কথা কোরআন কারীমের সামনে বিভিন্ন জায়গায় আসবে, 6 নম্বর পারা বিভিন্ন জায়গায় আসবে। আল্লাহ তারা বলবে আমরা আল্লাহ তাআলার সন্তান, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো জীবন আছে খ্রিস্টানরা, এদের এবার ছিল দাবি ছিল। আল্লাহ তাআলা 50 নম্বর আয়াতে বলেন, হে নবী আপনি কি দেখেন না এরা আল্লাহর উপর কিভাবে মিথ্যা অপবাদ দেয়, উমজুর কাইফা ইফতারুনা আলাল্লাহিল কাযিব, আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। এক নম্বর অপবাদ হলো এরা নিষ্পাপ, এটা দাবি করে, আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর দাবি করে এরা আল্লাহ তাআলার সন্তান, আল্লাহ তাআলা এদেরকেই জান্নাতে দিবেন, অন্য কাউকে জান্নাতে দিবেন না, নাউজুবিল্লাহ মিন জালিক। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকাফা বিহি ইসমাম মুবিনা, তারা স্পষ্ট গুনাহগার, এটাই এদের জন্য গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট। কারণ হলো একজন মানুষ যখন নিজের দোষ স্বীকার না করে, নিজেকে নিষ্পাপ হিসেবে ভালো হিসেবে দাবি করে, তখন ওই মানুষটার মধ্যে কোনো অনুভূতি জাগ্রত হয় না, ওই মানুষটার ভিতরে কোনো অনুতপ্ততা সহজে জাগ্রত হয় না। যখন একজন মানুষ তার ভালো গুণ না দেখে গুণাটা দেখতে চায় থাকে, তখন ওই মানুষটার মধ্যে অনুভূতি অনুতপ্ততা জাগ্রত হয়। সাহাবায়ের মধ্যে কি হতো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো আল্লাহ রাসূল যার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবীর কাছে মুনাফিকের লিস্ট ছিল, সে সাহাবীকে যে বলতো, হে তোমার কাছে কি আমি ওমরের লিস্ট আছে, আমি আমি কি মুনাফিকদের অন্তর্ভুক্ত কিনা, নাউজুবিল্লাহ, এতে কখনো কল্পনা করা যাবে? কিন্তু ভয় ছিল ওনাদের মধ্যে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক ছিলেন, তখন সৈন্য পাঠিয়েছিলেন যুদ্ধের জন্য দামেস্কে। দামেস্কে সৈন্য পাঠানোর পর দামেস্কে যারা থাকতো ইসলাম বিরোধী যারা ছিল, এদেরকে একটা দুর্গের মধ্যে আটকায় ফেলা হয়েছিল, এবং এরা দুর্গের মধ্যে সৈন্য সামন্ত খাবার দাবার অস্ত্র শস্ত্র নিয়ে এমনভাবে আশ্রয় নিয়েছিল যে অল্পদিনের মধ্যে এদেরকে দুর্গের থেকে বাহির না করলেও না হলেও কোনো সমস্যা হবে না। এই অবস্থা হলে তখন এরা শর্ত দিল, শর্ত দিল কি, যে তোমাদের যে আমিরুল মুমিনিন ওমর, সে যদি মদিনা থেকে আসে আমাদের কাছে, তার সাথে আমরা সন্ধি চুক্তি করে আমরা এই দুর্গের চাবিটা তার হাতে দিয়ে দিব, তাছাড়া আমরা অন্য কারো কাছে দিব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা শুরু করলেন মদিনা থেকে। যাবেন কিভাবে, একটা সওয়ারি একটা উট, সাথে একজন খাদেম নিছে, উটের উপর একজন বসা যায় সওয়ারির উপরে। দুজনে আলোচনা করলেন, তিনটা স্টেশন, ছোট ছোট স্টেশন, যেমন আমাদের মিরপুর 10 নম্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, এমন তিন তিনটা স্টেশন, এক একজন পায়ে হাঁটবে, আর একজন সওয়ারির উপর থাকবে, সে নামলে আর একজন উঠবে, এভাবে চলতে থাকবে। খাদেম একবার ওঠে, আমিরুল মুমিনিন একবার ওঠে, খাদেম একবার ওঠে, আমিরুল মুমিনিন একবার ওঠে, এভাবে চলতে থাকবে। দামেস্কে যাওয়ার আগে যে সমস্ত সৈন্যরা যুদ্ধ করার জন্য গিয়েছিল মুসলমানদের পক্ষ থেকে, তারা তো অপেক্ষা আছে যে আমাদের আমিরুল মুমিনিন আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যে জামা ছিল, সেই জামার মধ্যে 12টা তালি ছিল। তখন বলতেছে আমিরুল মুমিনিন, আপনি যদি এই তালিওয়ালা জামা গায়ে দিয়ে যান তাহলে দেখতে অসুন্দর লাগবে, সুতরাং আপনি একটা সুন্দর জামা গায়ে দেন। তখন আমিরুল মুমিনিনের জামা খুলে একটা ভালো জামা আরেকজন থেকে দিয়েছে, উনি গায়ে দিয়েছে। গায়ে দেওয়ার পর একটু পরেই সাথে সাথে বলে যে ভাই তোমার জামা তুমি নাও, আমার এই তালিওয়ালা জামা আমাকে দাও। কেন ভাই, জামা গায়ে দেওয়ার পর আমার ভিতরে কেমন একটা ভাব তৈরি হয়েছে, এবং আমার এই তালিওয়ালা জামা গায়ে দিলে আমার ভিতরে যে একটা নম্রতা ছিল সেই নম্রতা আমি পাচ্ছি না, আমার ভিতরে একটা ভাব তৈরি হয়েছে, এই জন্য এই জামা তোমারটা তুমি না। এইভাবে জামা আগের জামাটা গায়ে দিয়ে যখন উনি গেছেন শেষ দামেস্কের যে কেল্লা দুর্গ, সে দুর্গে যাওয়ার আগে গোলামের পালা, গোলাম সওয়ার হবে, আমিরুল মুমিনিন লাগাম ধরে টানবে। এখন যে গোলাম সে তো আমিরুল মুমিনিনের গোলাম, তার ভিতরে তো ভদ্রতা আছে, সে বলে আমিরুল মুমিনিন এইবার আপনি ওঠেন, আমি লাগাম ধরে টানি। যে না তোমার পালা, তোমার উঠতে হবে, বারবার অনুরোধ করার পর না, নিজের ভিতরে কত বিনয় নম্রতা সেটা সেটা বোঝাচ্ছে, বারবার বলার পর উনি কখনো ওঠেন নাই, উনি হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে যখন দামেস্কের ওই মূল কেল্লার কাছে গেছে, কেল্লার কাছে যাওয়ার পর কেল্লার ভিতর থেকে কেল্লার যে সেনাপ্রধান ছিল ওদের মধ্যে, সেই ব্যক্তি সন্ধি চুক্তি করা ছাড়াই ওই ব্যক্তি চাবিটা ফিক্কে মারে দিয়ে দিয়েছে। আর আশ্চর্য, তোমরা বলে সন্ধি হবে, আমাদের আমিরুল মুমিনিন আসলে সন্ধি হলো না, তোমরাই চাবি দিয়ে দিলে, তোমরা সারেন্ডার করলে কি কারো? তখন তারা যে উত্তর দিয়েছিল সেটা বলতেছি, এটা আমাদের কিতাবে লেখা আছে যে এমন একজন শাসক আসবে, যে শাসক মদিনা থেকে সফর করে আসবে, তার গায়ের জামা এমন থাকবে এবং তার খাদের সওয়ারের উপর থাকবে, সে লাগাম ধরে আসবে, সেই শাসক যখন দামেস্কে আসবে তখন আর তার হাত থেকে আমরা কখনো রেহাই পাবো না। আমরা এটা আমাদের আসমানি কিতাব থেকে পড়েছি, এই জন্য আমরা এই আমিরুল মুমিনের ভিতরে সে আলামত পেয়ে আমরা নিজেরাই সারেন্ডার করেছি। এটা হলো যেটা বোঝাতে চাচ্ছি, এটা হলো মানুষের ভিতরে যখন নিজের ভিতরে একটা নম্রতা ভাব থাকে তখন আরেকজন মানুষের ভিতরে একটা প্রভাব ক্রিয়া কাজ করে, এই ক্রিয়ার কারণে মানুষ অনেক প্রভাবিত হয়। আর নিজের ভিতরে নম্রতা না রেখে উগ্রতা, নিজের দোষ না দেখে নিজের ভালো গুণ দেখে যখন উগ্রতা আসে, এই উগ্রতার কারণে আর একজন মানুষের উপরে সহজে কোনো প্রভাব পড়ে না। ইহুদীদের যে স্বভাব ছিল সেই স্বভাব আল্লাহ তাআলা বলতে ওয়াকাফা বিহি ইসমাম মুবিনা, এরা এদেরকে নির্দোষ মনে করতেছে, এদের গোনার দিকে এরা তাকাচ্ছে না, এটাই গোনাগার হওয়ার জন্য এদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজেদেরকে নিষ্পাপ বা নির্দোষ আখ্যায়িত করা থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুক। প্রশ্ন, ওযু ছাড়া, ওযু ছাড়া কবর জিয়ারত দোয়া জিকির করা যাবে কিনা বুঝাই বললে ভালো হয়। জি যাবে, তুমি উত্তম হলো ওযু সহকারে কবর জিয়ারত করা। এক লোক শুধু ফরজ নামাজ পড়ে, সুন্নাত ওয়াজিব নফল পড়ে না, এদের এদেরকে বেহেস্তে দিবে কিনা বুঝাই বললে ভালো হয়। বেহেস্তে দেওয়ার মালিক আল্লাহ, বেহেস্তে কারে দিবার দেবে না এটা দুনিয়া থেকে আরো বলার ব্যাপারে সাহস নাই। তবে একথা মনে করতে হবে যে ফরজ সুন্নাত নফল একটা আর একটার সহায়ক। যে ব্যক্তি নিয়মিত ভাবে নফল পড়ে এই ব্যক্তির সুন্নাত ছুটবে না, নফল ছুটবে মাঝে মাঝে কিন্তু কি ছুটবে না, সুন্নাত ছুটবে না। যে ব্যক্তি নিয়মিত ভাবে সুন্নাত পড়ে এই ব্যক্তির কখনো ফরজ ছুটবে না, আর যে ব্যক্তি ফরজ সুন্নাত পড়ে না শুধু ফরজ পড়ে এই ব্যক্তির আস্তে আস্তে ফরজই ছুটে যাবে। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গরা বলেন যে ভাই তুমি জামাত ধরবা এই নিয়ত করো না, তুমি জামাতের আগে সুন্নাত নফল পড়বে পড়বা এবং নামাজের জন্য অপেক্ষা করবা এই নিয়ত তুমি সবসময় করো, তাহলে কি হবে সর্বনিম্ন তোমার জামাত ধরার সুযোগ হবে। হাদিস শরীফে আসছে হাসরের ময়দানে যখন মানুষের ফরজ আমলের ঘাটতি হবে তখন বলা হবে দেখো এর কোনো ওয়াজিব আমল আছে কিনা, ওয়াজিব আমলে যখন ঘাটতি হবে তখন বলা হবে দেখে এর কোনো সুন্নাত বা নফল আমল আছে কিনা। নফল দ্বারা মানুষের ওয়াজিব ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে। দুনিয়ার ক্ষেত্রে কি নিয়ম আছে, আপনি বিল্ডিং বানাইছেন অথবা আপনি একটা মাল বিক্রি করছেন, ধান বিক্রি করতেছেন, ধান সবগুলো 39 কেজি ভালো পাওয়া গেছে, 1 কেজি হালকা চিটা মিটা ধান টান আছে, বলে যা 1 কেজি দিয়ে নিয়ে এসে। তা মানুষের হাসরের ময়দানে যখন বড় আমল গুলো ঘাটতি পড়ে যাবে তখন এই সুন্নাত নফলের দ্বারা ওই ব্যক্তির ঘাটতি পূরণ করা হবে, একটা দিক। দ্বিতীয় হলো সুন্নাত নফলটা আনা হয়েছে ফরজের পরিপূর্ণতার জন্য, সুন্নাত নফল এটা ফরজের পরিপূর্ণতার জন্য। যদি কোনো ব্যক্তি শুধু ফরজ পড়তে থাকে সুন্নাত নফল ছাড়তে থাকে আস্তে আস্তে এই ব্যক্তির থেকে ফরজটাই ছুটে যাবে। সাইয়্যিদুল ইয়াদ শরীফ পালন করা, সাইয়্যিদুল ইয়াদ শরীফ পালন করা ফরজ, ফরজ মিলাদুন নবীকে বলা হয় বুঝে বললে ভালো হয়। যারা মিলাদুন নবী পালন করে তাদের কাছে জিজ্ঞেস করলে ভালো, মিলাদুন নবী কোরআন হাদিসে কোথাও নাই, মিলাদুন নবী পালন করার ব্যাপারে কোরআন হাদিসে কোনো দলিল দিতেও পারবে না, সুতরাং যারা এটা বলে তাদের থেকে জিজ্ঞেস করলে ভালো। নিজ বাড়িতে একদিন বা 3 দিন থাকলে পুরা নামাজ পড়বো নাকি কসম নামাজ পড়বো বুঝে বললে ভালো হয়। 90 মাইল দূরে বাড়ি, নিজ অবস্থান থেকে দেশের বাড়ি যদি 78 কিলোমিটার, 80 কিলোমিটার 2 কিলোমিটারের কম, 78 কিলোমিটার হয় তাহলে মূল গ্রাম বা ইউনিয়নে যাওয়ার আগ পর্যন্ত যে নামাজগুলো সেই নামাজগুলো কসর করতে হবে। কিন্তু নিজ বাড়িতে ঢুকে গেলে একদিনের জন্য থাকি এক বেলার জন্য থাকি সম্পূর্ণটা পড়তে হবে, নিজ বাড়িতে কোনো কসর নাই। বাড়ি দুই প্রকার, এক হলো জন্মভূমির বাড়ি গ্রামে বাড়িঘর আছে, আর একটা হলো অবস্থানের বাড়ি ঢাকা শহরে হয় ভাড়া অথবা ফ্ল্যাট কিনে অথবা বিল্ডিং কিনে, এটাও বাড়ি এই জায়গা এবং জন্মভূমির বাড়ি এই দুই জায়গায় কোনো অবস্থায় নামাজ কসর হবে না, তবে আসাদার পথে যে নামাজগুলো এগুলো কসর হবে। ফাতিহা শরীফ পালন করা ফরজ বুঝায় বললে ভালো হয়, যারা ফরজ বলে তাদের থেকে শুনবেন। ফাতিহা শরীফের ঈদ বলছিলাম গত সপ্তাহে ঘটনা, ফাতিহা শরীফ, ফাতিহা শরীফ মানে একটা টাকা দান্দা করার একটা বাহানা। ফাতিহা শরীফ করবে সিনালি কি জিলিপি বাতাসা মিষ্টি দেওয়া হবে, কোরআন হাদিসে এ ধরনের কিছুই নাই। এখন সবাই ইসলাম সম্পর্কে জানতেছে এগুলো, এগুলো থেকে মানুষ আস্তে আস্তে বাঁচছে, মানুষকে এখন অন্ধের মতো আর এ ধরনের কোনো ফাতিহা শরীফ টরিফ নাম দিয়ে ধোকাবাজি দেওয়ার আর সুযোগ থাকতেছে না আস্তে আস্তে। যারা অন্ধভক্ত এরা এখনো আগের মতো আছে, এদেরকে সহজে কি করা যায় না বোঝানো যায় না, অতিভক্তি বলে। কোরআন হাদিসে অতিভক্তি এক বড় মারাত্মক দিন, ভক্ত লাগবে ভক্তি লাগবে কিন্তু অতিভক্তি না। দাঁড়ায় বা হাঁটিয়া চলার মধ্যে যে কোনো খাওয়া, কোনো খাওয়া যাবে কিনা বুঝে পারলে ভালো হয়। যদি কোনো ব্যস্ততা থাকে, খুব মারাত্মক সমস্যা থাকে, তাহলে সেটাকে দাঁড়ায় খাওয়া যায়। স্বাভাবিকভাবে হাঁটা চলা অবস্থায় খাওয়াটা মাকরুহ, সুন্নাত হলো বসে খাওয়া। এমন জায়গা গিয়েছে যে জায়গা, যে জায়গাটা বসার কোনো উপায় নাই, এমন সময় যে সময় খুব বেশি নামাজের সময় পান খাচ্ছে, যে সমস্ত জিনিসগুলো খাবার বলা হয় না এই সমস্ত জিনিস হাঁটা চলা অবস্থায় খাওয়া যায়, চকলেট পান আর যে সমস্ত খাবারগুলো মানুষ যত্ন সহকারে বসে খায় সাধারণত, এই সমস্ত জিনিসগুলো দাঁড়িয়ে বা হাঁটা চলা অবস্থায় খাওয়া মাকরুহ, না খাওয়া চাই। কুষ্টিয়ার মাওলানা আমির হামজা বলেছেন, জিকির করতে হলে চারটা বিষয়ে জিকির করতে হবে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, ইল্লাল্লাহ বলতে কোনো জিকির নাই, বুঝায় বললে ভালো হয়। ইল্লাল্লাহ বলতে কোনো জিকির নাই, কোরআন হাদিসের বুখারী শরীফের একটা দলিলও আছে এবং ফতোয়ার কিতাবের অসংখ্য দলিল আছে, যে দলিল থেকে বোঝা আসে যে ইল্লাল্লাহর জিকির করা যাবে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ করে 200 বার করে তারপরে ইল্লাল্লাহর জিকির করতে হবে। ইল্লাল্লাহর অর্থ হলো শুধু আল্লাহ, শুধু আল্লাহ ছাড়া না, যারা অর্থ ভুল বলে ভুল। আমাদের শুধু বাংলাদেশের না, ভারত উপমহাদেশের হাজার হাজার শত শত হাজার হাজার আলেম ইল্লাল্লাহর জিকিরের সপক্ষে দলিল দিয়ে আসছে। যারা ইল্লাল্লাহ বলে জিকির জায়েজ নাই, এদেরকে যদি আপনি কোনোদিন ডাকেন, যে ভাই যারা জায়েজ বলে এদেরকে ডাকেন, এদের সাথে আসেন, কোনোদিন আসবে না। ওই শুধু চ্যানেলে আর মাইকে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই বলে যাবে, কোনোদিন আসবেও না এদের কাছে। কারণ এটা ওই মানে বিভিন্ন ভাবে পাবলিককে হাতানোর একটা হাতিয়ার। সুতরাং যে যাকে ভালো লাগে তার অনুসরণ করতে হবে। আমার আপনার যদি আমির আপনাকে ভালো লাগে, আপনি আমির আমদার অনুসরণ করে ওদিকে চলে যান, কোনো সমস্যা নাই। আপনাকে যাচাই করতে হবে কথা, কাজ, আমল কার এবং কাদের সঠিক। আমি পানি খাবার সময় দোয়া পড়িয়া পানি খাইতেছিলাম, তখন এক লোক বলতেছে, দোয়া করিয়া খাওয়া কেন, পানি খাইতেছি। বাংলা দিয়ে বললেই হয়, যেমন তোমরা নামাজের নিয়ত আরবি দিয়া পড়ো না, 2 বা 4 রাকাত নামাজ পড়িতেছি। তার কথা হলো সব জায়গায় বাংলা দিয়া পড়ো, তা হইলে চলবে, বুঝাই বললে ভালো হয়। যে সমস্ত জায়গা সুন্নাত দোয়া আছে, ওই সমস্ত জায়গা সুন্নাত দোয়া করা, সুন্নাত বিসমিল্লাহি ওয়ালা বরকাতিল্লাহ খানা শুরুতে বিসমিল্লাহি আউওয়ালুহু ওয়া আখির খানা শেষে, যে সমস্ত জায়গা আরবি দোয়া আল্লাহ রাসূল থেকে বর্ণিত আছে সে জায়গা সেই দোয়া পড়া সুন্নাত। যে জায়গা আরবি দোয়া হাদিসে বর্ণিত নাই সে জায়গা নিজের পক্ষ থেকে আরবি দোয়ায় বানায় বলার দরকার নাই, বরং বিসমিল্লাহ বলে শুরু করলেই হবে। সাদ সাহেবের লোকেরা এসতেমা মাঠে ওলামা হযরতদেরকে এবং ছাত্রদেরকে যে মারিয়া আহত করেছে, তাহারা নাকি মুরতাদ হইয়া গিয়াছে, নাকি এরা ইসলাম ধর্ম হতে বাতিল হইয়া গিয়াছে, নাকি তাহারা পুনরায় ইসলাম ধর্মে আসতে হইলে তওবা করিয়া কালেমা পড়িয়া মুসলমান হইতে হইবে, নাকি এদের স্ত্রীরাও নাকি তালাক হইয়া গিয়াছে, বুঝাই বললে ভালো হয় না। এত কত কিছু হইলে তবে তাদের কাজটা মারাত্মক ক্ষতি হয়েছে। আমি যে সমস্ত মাদ্রাসাগুলোতে পড়াই, একটা মাদ্রাসায় এত বেশি 23 জন ছাত্র এতভাবে আহত হয়েছে যে 2-3 জন ছাত্রর মারাত্মক মারাত্মক অপারেশন লাগছে, এবং এমন চিত্র আমাদের সামনে বর্ণনা করছে যা কখনো কাফের মুশরিক এমন করতে পারে না, কোন অবস্থায় গেলে এমন হয় মানুষের। এই জন্য তাদের জন্য দোয়া করা উচিত, আল্লাহ যেন এদের সঠিক বুঝ দান করে এবং হেদায়ত দান করে। অনেকে বলতে চায় এটা ভুয়া কথা, আপনাদেরকে ওইদিন 2 তাফসির আগেও একদিন আলোচনা হয়েছিল, আশপাশে 14 নম্বর মাদ্রাসা আছে, বেশি দূরে যাওয়া লাগবে না, রিক্সা ভাড়া 20 টাকা নেবে, সেই মাদ্রাসা যারা আহত আছে এদেরকে দেখে আপনি স্পষ্ট দলিল নিয়ে আসবেন। ওই দিন আমাদের দায়িত্ব ছিল এই মিরপুর এলাকার আলেম ছাত্রদের, এই জন্য মিরপুরের দিকে আহত হয়েছে বেশি। ইয়ামাগাতা একটা হাসপাতাল আছে বরশের এইচ বুলাকে, ডাক্তার এখলাসুর রহমান সাহেবের, ইয়ামাগাতা ধার্মিক মানুষ এবং তবলিকলা ওলামাদের খুব বেশি মহব্বত করে, উনি নিজেই মুক্তি দেওয়ার সাহ হুজুরকে আমার সামনে বলতেছে যে হুজুর আমি তো 600 ছাত্রকে চিকিৎসা করাচ্ছি, এক হাসপাতালে 600 ছাত্র। সুতরাং এই কাজ মানুষের মানে শয়তান, কত বড় একটা শয়তান বা শয়তানের বুঝ না হলে এই কাজ সহজে কখন করতে। একজন মানুষ আরেকজন মানুষের গায়ে হাত তুলতে গেলে তো চিন্তা লাগে, আলে বলামা তলে বেলে এদের গায়ে হাত তুলছে, মানে কত লোক মানুষ ভিন্ন চিন্তায় হলে এমন হতে পারে। আমি একটা বিষয় জানতে চাই, বিষয়টা মাসলা মাসাল নিয়ে না, বিষয়টা হলো জান্নাতে হুরদের নিয়ে। জান্নাতে পুরুষদের হুর দেওয়া হবে, মহিলাদের জান্নাতে কি দেওয়া হবে? আর যদি জান্নাতে মহিলাদেরকে তাদের পৃথিবীর স্বামীকে দেওয়া হয় তাহলে ওই মহিলা কিভাবে মেনে নিবে তার স্বামীর হুরদের? তাছাড়া তার স্বামী যদি জান্নাতি না হয় সেক্ষেত্রে কি হবে? আর পুরুষদেরকে কয়টি হুর দেওয়া হবে, 2টি নাকি 72টি? হাদিসে একাধিক আছে 72টি আছে, তবে একথা মনে করতে হবে জান্নাতি মহিলা এবং জান্নাতি স্বামী এই দুজনের মধ্যে স্ত্রী হবে হুরদের সর্দার আর স্বামী হবে গেলমানের সর্দার। হুর হচ্ছে মহিলা, আর পুরুষদের যেটা আর মেয়েদের জন্য যেটা থাকে সেটা হবে গেলমান। এক, এটা হাদিসের তাফসির থেকে বোঝা যায়। তবে ওই জায়গা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের মন উদারতা এমন বেশি থাকবে, ওই জায়গা কেউ কখনো কোনো জিনিসের অভাবের কারণে কেউ কারোর সাথে কোনো হিংসা রেষারেষি করবে না। দুনিয়াতে তো অভাবের কারণে একজন আরেকজনের সাথে কি করে, জান্নাতে মানুষের এমন অবস্থা হবে মনে যেটা চাইবে সেটাই তার সামনে উপস্থিত হবে। সুতরাং এই জায়গায় কোনো কি থাকবে না, মানুষের হিংসা বিদ্বেষ রেষারেষি থাকবে না। তবে হাদিস থেকে যেটা পাওয়া যায় যে মেয়েদের মধ্যে স্ত্রীদের স্ত্রী হবে জান্নাতি হুরদের সর্দার, আর স্বামী হবে গেলমানদের সর্দার। হুজুর একটা আয়াতের তাফসীরে জানতে চাচ্ছি, সেটা হলো সূরা আয-যারিয়াত 49 নং আয়াত। আয়াতটা হলো, আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। পৃথিবীতে কয়েকটা প্রাণী আছে যেগুলো শুধু স্ত্রী লিঙ্গের হয়, পুরুষ লিঙ্গের হয় না। তাই আয়াতটার তাফসীর বলতে চাই, আয়াতে বলছে আল্লাহ তাআলা বলছেন আমি সমস্ত জিনিস জোড়ায় জোড়া সৃষ্টি করেছি, কিন্তু যে সমস্ত জিনিসের জোড়া আমরা স্বাভাবিকভাবে দেখি না, ওই জিনিসের মধ্যে জরিপ করলে সূক্ষ্মভাবে দেখলে তার মধ্যে কি আছে, জোড়া আছে। উদাহরণ দিয়ে বোঝায়, পেঁপে গাছ, পেঁপে গাছ একটা গাছ, এটার মধ্যে কি আছে, জোড়া আছে। দেখবেন অনেক এলাকার পেঁপে গাছের এমন কিছু পেঁপে গাছ আছে যে পেঁপে গাছের পেঁপে হয় না, শুধু ফল হয়, ফুল হয়। এলাকার মানুষ জানে এটা নর গাছ, বিভিন্ন গাছের হয়। তা আল্লাহ তাআলার সৃষ্টির রহস্যই হয় কম বা বেশি, আল্লাহ তাআলা সব সৃষ্টির মধ্যে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলা বলেন। হ্যাঁ, যেগুলো প্রাণীর মধ্যে একেবারেই আমরা দেখতে পাই না, হয় এটা একসময় ছিল, না হলে এদের মধ্যে স্বভাবগত দিক থেকে একটা সাথে একটা কি আছে, ভিন্নতা আছে, এই দিক লক্ষ্য করে। তবে কোরআন ও হাদিসের ব্যাখ্যা বোঝার জন্য, কোরআন ও হাদিস সম্পর্কে বিস্তারিত বোঝার জন্য একাধিক তাফসির যখন আপনি দেখবেন, একটা তাফসিরে দেখছেন আরেকটা তাফসির যখন দেখবেন, এই তাফসির থেকে আরো উচ্চ অঙ্গের তাফসির যখন আপনি দেখবেন, তখন আপনার বিষয়টি স্পষ্ট হবে। সুতরাং মানুষের ছোট বা সীমিত জ্ঞান নিয়ে একটা আয়াত বা একটা বিষয় সম্পর্কে আমি বুঝে না আসলে এটা অস্পষ্ট অসম্পূর্ণ, এটা এই ধরনের বিশ্বাস করা ঠিক হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ অর্জন করে সে অনুযায়ী আমল করবার তৌফিক দান করুক। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله نشان دامنا غنغر يا الله غنغر بجا ما تيني أبنا شاهي دور برحات تلسي يا الله أبني أمدر جيبان رشموست رقم غنغر تاكي ماف کرده يا الله أمدر جندا مردا شكل آتي شدن كي ماف کرده ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মোমেন মোমেনাতকে মাফ করে দেন। ইয়া আল্লাহ বিশেষ করে আমরা যারা বাপকে হারিয়েছি মাকে হারিয়েছি, ইয়া আল্লাহ জনম দুঃখিনী মা, শীতের রাত্রে তো আমাদের বিন্দু মাত্র কষ্ট করতে দেয়নি, ইয়া আল্লাহ সেই মা যাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, ইয়া আল্লাহ যদি দুনিয়াতে থাকতেন একটা শীতপত্র হলেও তো সন্তান দিতে পারত, আম বাগানের নিচে বাঁশবাগানের নিচে গর্তের মধ্যে পড়ে রয়েছে, ইয়া আল্লাহ সেই বাপার কবরে আজাবকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন, ইয়া আল্লাহ তাদেরকে আপনার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনার কোরআনের সত্যিকারের ধারক বাহক হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের সকলের পরিপূর্ণ হেদায়েতের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ শীতে যারা যেখানে কষ্ট পাচ্ছে সকলের জন্য আরামের ব্যবস্থা করে দেন, বিভিন্ন জীবজন্তু পড়তে কষ্ট পাচ্ছে সকলের জন্য আরামের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে সকলকে সকল প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করে। ইয়া আল্লাহ আমাদের সকলকে ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতের উন্নতির ফয়সালা করে দেন, আমাদের সকলের হায়াতে বরকত দান করেন, সুস্থতায় বরকত দান করেন, হালাল রিজিকে বরকত দান করেন। ইয়া আল্লাহ দীর্ঘ হায়াত লাভ করে বেশি বেশি নেক আমল করে যাওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের কাউকে হঠাৎ মৃত্যু দিয়েন না, আমাদের কাউকে দুর্ঘটনার মৃত্যু দিয়েন না, আমাদের কাউকে রোগে শোকে ভুগাই ভুগাই মৃত্যু দিয়েন না। ইয়া আল্লাহ আমাদের কাউকে কঠিন রোগ দিয়েন না, ইয়া আল্লাহ মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করবার তৌফিক দান করিয়ে। ইয়া আল্লাহ এই ক্ষণস্থায়ী দুনিয়া ধোকার দুনিয়ায় থেকে যেন আখিরাতকে কামাই নিতে পারে সেই তৌফিক দান করুক। ইয়াল্লাহ চিরস্থায়ী জান্নাত লাভ করে নিতে পারি সেই তৌফিক দান করুন। ইয়াল্লাহ দুনিয়া আখেরাতে উন্নতির ফয়সালা করে দে। ইয়াল্লাহ দুনিয়া আখেরাতে শান্তি এবং নিরাপত্তার ব্যবস্থা করে দে। ইয়াল্লাহ সকল প্রকার পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি দান করেন। ইয়াল্লাহ আপনি তো আমাদের সকলের সার্বিক অবস্থা জানেন, কার কিসের পেরেশানি কার কিসের অভাব। ইয়াল্লাহ আমাদের সকলকে সব কিছুর থেকে অভাব থেকে মুক্তি দান করেন, সকল প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করেন। ইয়াল্লাহ দীর্ঘ হায়াত লাভ করে বেশি বেশি নেক আমল করে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন সে সমস্ত বাপমার জন্য শান্তির ব্যবস্থা করে দেন, নিরাপত্তার ব্যবস্থা করে দেন, সুখ শান্তি আরাম আয়েশের ব্যবস্থা করে দেন। বাপমার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন। আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন। আমাদের সকলের পরিবারকে ইসলামী পরিবার হিসেবে কবুল করে নেন, শান্তি সুখের পরিবার হিসেবে কবুল করে নেন। ইয়াল্লাহ আমাদের ইয়াল্লাহ স্ত্রীদেরকে রাবেয়া বস্রী হিসেবে কবুল করে নেন, সন্তানদেরকে ইয়াল্লাহ হাসান বস্রী হিসেবে কবুল করে নেন, নেককার পরেজগার হিসেবে কবুল করে নেন। ইয়াল্লাহ আপনি আমাদের সকলকে আপনার নেক বান্দা হিসেবে কবুল করে নেন। ইয়াল্লাহ বাকি জীবন আপনার সন্তুষ্টির ভিতরে কাটাবার তৌফিক দান করেন। আমাদের সকলকে আপনার জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেন। ইয়াল্লাহ আপনি আমাদের সকলের মনের খবর জানেন, কার মনে কি আশা। ইয়াল্লাহ আপনি আমাদের সকলের মনের সমস্ত নেক আশাকে কবুল করে নেন, জীবনের সমস্ত নেক দোয়াকে আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।